بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أراد ربي أن يقول أذي درس بدي باب في الذكر بعد الصلاة نمادر بعد الدين ذكر أذكار كل غرزة إن الباباتي كلا نمادر بعد ذكر أذكار إنما جي بورد الله ما نجي كله ثوري كاكل ليه رجع سه ذكر أذكار غوري كي يجا سه خاغس ليه رلام بغوري فوري فوري أردو أغوري আর কে গুলগুলিয়া করিয়ে ফরিয়ারে বা নোয়াজ শরীফ আসসালাম ফিরে গুলগুলিয়া করি বেকুম বইয়ার দোয়া করে ডলিয়া বড়লিয়া আশকাল অকল আছে তো এখন তরিকা রসুল সাল্লাহ আসলামে গজিয়ে কোরআন হাদিসের রোশনি মাঝে ই বয়ান করি বল্লাহ উলিয়ারে হাজর ইলামার মতন বে তৌফিক মিন আল্লাহ তাহলে বাব ইমাজি ফলেশ্বর মাঝে বাব উনফি জিক্রি বাদ সরা নোয়াজর বাদ দিন জিকির আসকার অকল আছে ইনার জিকির মাঝে ফলেশ্বর মাঝে আল্লাহর কৌল সুরতুল আহজাব মাঝে আল্লাহ ইয়াহুদিয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ ইয়ে মোমেন বন্দা কলরে খেতাব করে দে তোমারা আল্লাহ জিকির বেশি বেশি করো ওসব্বিহু হুব কলতম ওয়াসিলা আল্লাহর দাসে আল্লাহ আল্লাহ তসবিহ খানি কল করো বিন্না হাদিন্না তাহলে তসবিহ করি বললা জিকির আসকার করি বললা আল্লাহ ইয়ারে আমার গজ্জি অর্ডার গজ্জি আর তো কি করা হরিব আল্লাহর আমার মানা হরিব আল্লাহর অর্ডার মানা হরিব জিকির আসকার করা হরিব ইয়ার বাদে খাস করে নুমাদর বাদে এবাদতর বাদে আল্লাহ তবারক ওয়া তাআলা আল্লাহ জিকির করি বললা হই হজর বাদে রোজার বাদে নোয়াজর বাদে জিকির আসকার কল আল্লাহ ইয়ে করি বল্লাহ হয়ে নিজের বন্ধা কলরে হেটে উত্তরে হগ আয়াত নারায় জিকির করি উগ্গ এই দিকে সুরত নিসাম মাঝে আল্লাহ হদে ফাইদা কদাই তুমুসলা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম যে তোমাজে তোমারা নমাজ পড়াইব ইয়ার বাদে আল্লাহ জিকির করো তোমারা তিয়াম মাঝে বৈঢ়াম মাঝে ইন্দিলা দাসে ওয়া আলা জুনুবিকুম ইন্দিলা ডিকেলান দিয়ারে ইয়া নেড়াম মাঝে জিকির করি ফেরিবা হিল্লা নুমাজর পরে আরও আছে আল্লাহ ইহদ্দে ফৈদা কুজতি সলা ফন্তশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন যে তোমাদের নুমাজ পরে যাবে গই নুমাজর বাদে তোমরা জমিনের মাঝে হাম গুচ্ছ যো হাম খরচ করো আল্লাহ দাসে দিন নেয়ামত কল দিয়ে নেয়ামত ইন কল তুও আর আল্লাহ জিকির বেশি বেশি করো যে তারা নাকি আল্লাহ জিকির করি করি আরে হাম খরচ করিব আল্লাহ ইহি তারারে বেশি কামিয়াব করে হর হিল্লা রোজাদুরি বাদেও আল্লাহ জিকির করতে হয় ওয়ালে তো কম্বিরুল ইদ্দা ওয়ালে তো কব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়ালে তো কব্বিরুল্লাহ আল্লাহ কি করেন তকবির হরন হাদা যিকরু মিন যিকরিল্লাহি আযজা ওয়াজাল হিল্লা ইয়া ইখওয়ানি হজর বাদে ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দু যিকরা আল্লাহ তবারক ওয়া তাআলা ইয়া আরে যিকির করতে হয় তো যিকির নারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বখন্দিলা গরি দাহা দিয়ে ইয়ান আর তো কি করা ওর দে সাওয়ার দে ইয়া খোয়ানি আদিকর মশরু বাদ সলা ডইলা বড়িলা যিকির কল মানুষ কল গরু আছে আর তো দিন হাই সময় এসে হাই সময় সাবিত হয়ে ইন করা ওর দিয়ে মুসলিম শরীফ মাঝে আছে জান সৌবান রদি আল্লাহ আনহু কানা রসুল্লাহ সাল্লাহ আলী ওসলাম জান সরফা মিন সলাতিহি ইস্তাগফারা সালাতান রসুল সাল্লাহ আলী ওসলামে যে তোমাদের নুমাজ আছে সালাম ফিরে বেড়াইত সালাম ফিরাইয়া বাদে আল্লাহ নবী হলে কি করতো ইস্তক ফরা তালাতন তিনবার যাচ্ছে ইস্তক ফর পেত আস্তক ফরুল্লাহ আস্তক ফরুল্লাহ আস্তক ফরুল্লাহ ইন কদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়তো ইয়ার বাদে কি হইতো আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া মুসলিম আল হাদিস হিল্লা বুখারী মুসলিম মাঝে আছে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু ইয়া খদে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان إذا فرغ من الصلاة قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد حديث باب بخاري مسلم مجاسي إلا مسلم مجاسي عن عبد الله بن زبير رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يهلل دور كل صلاة حين يسلم بهؤلاء الكلمات الله النبي هودي تما سلام في ليتو كلمات انفتي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله لا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون إبا مسلم مجاس ده حديث إلا رسول صلى الله عليه وسلم فجت دارو عارو كي جاس كارو كل قدتو إنسو مسلم شريم مجاس ده أنا رسول الله صلى الله عليه وسلم قال رسول الله خيدي من سبح الله في دور كل صلاة 33 زخنو كي سلام دي بعد فرض نوادر بعد سبحان الله خبر حجت التجبر وحمد الله 33 الحمد لله حجت التجبر وكبر الله 33 يرد الله أكبر الله أكبر التجبر حجي فتلك 99 إن خدت 90 نبرة 99 من إن النبوي ثم قال تمام المئة اكبر شطر رأيك ليري لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت له خطاياه وإن كانت مثل زبد البحر إبيو مسلم شر مجاسي الله تبارك وتعالى يهي بربنا رفض ما قردي بلايو دوري عرفنا دون أشهد دونه إليو الله يعرى أن ربك قنوري قريب الله توفيق دوك لخواني يربع دي آية الكرسي فران يربع دي قل هو الله أحد إبهران قل أعوذ برب الناس قل أعوذ برب الفلق إن فران إن داس النسائي تبراني وغير مجي أبو أمامة رضي الله عنه رواية جي قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دور كل صلاة لم يمنعه من دخول الجنة إلا أن يموت زخنوكي فاتفر النوادر بعد آية الكرسي وجدوا لي ما نشيب مرمره مر جنة قولي ونهار الله يعرى ونرى بقنور فوري والله توفيق دو بشي سوى برخطة بشي سوى برخطة أرق رواية مجاسة كان في ذمة الله إلى الصلاة الأخرى ek numas bade arak numas ayo jinto manishi ba allah zimma mata ki bu khono mosi to mano hori bu khono shubi de maji no hori bu hilla fi sunan an ukba ibn amir radiyallahu anhu qala amarani rasulullah sallallahu alayhi wa sallam an aqra al mu'awidatayn dawra kulli salah to rasul sallallahu alayhi wa sallam bayang jide e ukba ibn amir hadda allah nabi ara amar jide fatti farad numas bade ki hori wala mu'awidatayn hori wala iba abu daud tirmidhi nasai wa ghayra made asade hadith تري خلاصة يا أخواني وأحبابي الكرام أردت ما نوصل يوم نوصل سلام في اليوم فلشر ما كي يقولون سلام في رواية الصبح أستغفر الله أستغفر الله أستغفر الله تنبر في اليوم هير بعد كي في اليوم اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يبه في اليوم هير بعد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا موتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله لا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون إن في عبادة تتريجبر سبحان الله يوم تتريجبر الحمد لله يوم تتريجبر الله أكبر يوم يربادة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إن داس في يوم بيان آرا داسے ان رسول صلی اللہ علیہ وسلم سنت فرض نمازر بعد آرا گل گل گل یارو امام کل داسے حافظ کن لو فوری فوری فوری فوری دعا کر دعا ان لگ رسول صلی اللہ علیہ وسلم صاحب کرام کل نو شکا خوند لشی کی زند لشی کی یارا ان لا فوری دی یار بعد آرا ہے سما ثابت ثابت دی ربی اجرنی من النار ربی اجرنی من النار بعد المغرب بعد الفجر حضر ہو اللہ ولی یارے رسول صلی اللہ علیہ وسلم تعلیم دی صاحب کرام کل دے تلے بہ نارا ان وضتم فارق بعد ان دعائين فوري بعد ايه الكرسي فوريوم سوره الاخلاص سوره الناس ان فوريوم ان فورا الرسول صلى الله عليه وسلم وسنه احبابي الكرام بيكون زيدون اجر في مارا زيدون ار عمل كل قبول هو حتى خبرنا الله يدين جتوهين نبي طريق على غرام هو نبي طريق متى نودري بدات ما دغول دي بي بدات ما دغول دي شيدين قبول نو هو تلي بيان ان انار الله وليري ادر محبت بشي غريري ار المسلم بين الله ار داس اي فوجا جين الله دين ار خطا بوزين الله وليري صحيح صحيح قران ده حيث ما دين واردي قران ده حديث ر ملي ملي فوري فوري انار مونتو پیج غريدي كلا بدات حمتن لله ولا دين الله النبي الطريقه ما دناي الله النبي گچنو هو ينتن لله ولا بود مرج كلا ايات خاغا سماج اردو ما لك لك ياري او يا خدا اي دي خدا اي دي اندن مجي اي دي دو يا اخواني واحبابي الكرام قران الحديث منتو اسي قران الحديث ما دعاء كل واردي اي قران الحديث ما دعاء واردي دين مسلم بين در زنه جان ما خودون اجر اسي خودون ثواب اسي خودون نيكي اسي چار مت مسلم فنجر سنت تو نيال ال نو سنت تو نيال او نو دين داسه سنت ما دعاء ورد نو تو تو يوان لاگت دي هند الله خودون شي ما جي الله تو وان شي كل مجبور گيتا الله يعان رب بنور توفيق دو الله اعلم السلام عليكم ورحمه الله وبركاته الله النبي سنت عمل غريب الله نذيو عمل غريب اربيو عمل غريب الله دعوت ديم الله اعلم السلام عليكم ورحمه الله وبركاته.